বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধব বৃন্দাবন তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদিরায় সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌড়ীয় পুত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্ট দুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্ট আর্যবচসা জদগাধিরণ্যম মায়ামিগদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমণিছটা বিস্ফুজিত কিমি গবধু স্বদর্শি পূর্ণাগ্রসাগর সারমূর্তি সারাধিকা মি কদা কৃপানুকরোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষো বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয় করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদু পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষী তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথ বাগীশজসদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ইয়ং ব্রবয়ন্নমনপেতমপেতকৃতম দৈপায়ন বিরহকাতরমাজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম ত্বং সর্বভূতহৃদয়ং মুনিমানতোস্মি। ইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, আমরা আমাদের সমগ্র জীবন যদি অনর্থ নির্মূল করার জন্য ব্যয় করে ফেলি, তাহলে আমরা হরিভজন কখন করব। যদি আমাদের সমগ্র জীবন কেবল অনর্থ কাটাতে কেটে যায়, যদি আমাদের সমগ্র জীবনটা কেবল অনর্থ দূর করবার জন্য ব্যয় হয়ে যায়, তাহলে আমরা হরিভজন কখন করব। অনর্থ বড় ভয়ঙ্কর জিনিস, কালকেও আলোচনা করা হয়েছিল। অনর্থ থাকাকালীন অবস্থায় কেউ হরিভজন করতে পারে, এটা গ্যাঁজাখুরি কথা, হয় না। ভগবান যে ট্রান্সেন্ডেন্টাল রিয়ালিমে বিরাজ করেন, যে চিন্ময় অবস্থায়, যে অপ্রাকৃত ধামে, সেখানে কোনো এই জগতে দূষিত দুর্গন্ধ পচা গলা জিনিস চলে না, যেগুলো আমরা মনে ভাবতে পারি, যেগুলো বলতে পারি, যেগুলো কানে শুনতে পারি, যেগুলো স্পর্শ করতে পারি। এই সব জগতের দুর্গন্ধ দূষিত বিষয়গুলো এগুলো কোনোটাই অপ্রাকৃত জগতে চলে না। আমরা অনর্থ দূর করতে পারবো কি করে, সে সম্বন্ধেই এত কথা আলোচনা করা হয়েছে। অনর্থ দূরীকরণ হবে না এরম কোনো কথা নয়, অনর্থ যাবে। অনর্থ কি করে যাবে সে সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আরও সরলভাবে যদি আপনারা অল্প কথায় জানতে চান, তাহলে আমাদের চৈতন্য চরিতামৃত থেকে বলতে হয়, বা মহাজনগণের সেই পথ থেকে সুন্দর আমাদের যিনি লিখেছেন প্রেম বিবর্ত, যিনি প্রেম বিবর্ত বলে গ্রন্থটা লিখেছেন, তিনিও এক জগদানন্দ পণ্ডিত। তিনি অপূর্ব সুন্দরভাবে উত্তর দিয়েছেন এরা, কিন্তু শোনে কে। শ্রী জগদানন্দ পণ্ডিতের একটা সামান্য ছোট্ট গ্রন্থ পাওয়া যায়, এইটুকু পাতলা। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর একদম ছোট্টবেলা থেকে, জন্ম থেকে তার সঙ্গে খেলা করতেন, মারামারি করতেন জগদানন্দ পণ্ডিত। তার নিত্যস্বরূপের পরিচয় আছে, এগুলো এখানে আলোচ্য বিষয় নয়। জগদানন্দ পণ্ডিতের সেই প্রেম বিবর্ত নামক পাতলা গ্রন্থটাকে কেউ যদি পাঠ করেন নিত্য, তাহলে ওই প্রেম বিবর্ত পাঠ করেই ভগবানকে পেয়ে যান, আর কোনো গ্রন্থ খুলতে হবে না। এটা জৈব ধর্মতেও লেখা আছে, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে পরমহংস বাবাজি মহারাজ, যার কথা আমি জৈব ধর্ম থেকে উত্থাপন করেছিলাম, তিনি প্রতিদিন সজল নয়নে চোখের জল নিয়ে জগদানন্দের প্রেম বিবর্তন নামক গ্রন্থটাকে পাঠ করতেন। তার মধ্যে এতই সত্য কথা, সমস্ত ভাগবত, সমস্ত রামায়ণ, সমস্ত মহাভারত, সমস্ত উপনিষদ, সমস্ত বেদান্ত, সমস্ত ভাগবতের একদম সার কথাগুলো এত সত্যি কথা যেটা কানে শুনলে আপনাদের পালিয়ে যেতে হয় ভয়েতে। সত্যি কথাগুলো শুনতে চাইছে না। সত্যকে আশ্রয় করতে না পারলে ভগবানকে যে পাওয়া যায় না, এটাই লোকে বুঝছে না। আর অন্য অন্য কথা তো আমি ছেড়ে দিলাম। সত্য সত্য কেউ ধরে রাখতে চাইছে না। সত্য বস্তুটাই যে ভগবানের স্বরূপ, সত্যই ভগবান, এটা লোকে উপলব্ধি করছে না। কালকে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম, সুতদেব গোস্বামীকে যখনই শুদ্ধা সরস্বতী বলে দিয়েছিলেন নিষ্পাপ, এই নিষ্পাপ বলার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়তে জেগে উঠল যে নিষ্পাপ মানেই হচ্ছে তার ব্রাহ্মণত্বের কোনো অভাব নাই। সুতদেব গোস্বামী নাম শুনে আপনারা মনে করতে পারেন অবরকুলে আবির্ভাব হয়েছে, এই জন্য সরস্বতী, চিন্ময় সরস্বতী পূর্বেই, চিন্ময় সরস্বতী পূর্বেই সেখানে উচ্চারণ করিয়ে দিয়েছেন ভাষাটা, এখানে বলেছেন নিষ্পাপ, অনঘ, অঘ মানে হচ্ছে পাপ, অনঘ মানে হচ্ছে যার কোনো পাপ স্পর্শ করে নাই, অপাপ বিদ্ধ, নির্মল না হলে হরিকথা কীর্তন সম্ভব হয় না, নির্মল না হলে ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য, ভগবানের তত্ত্ব হৃদয়তে পরিস্ফুটিত হয় না, আবির্ভাব হয় না। যাই জন্য শাস্ত্র আমাদেরকে বারবার শাসন করে জানিয়েছেন যে আলস্য বর্জন করো, জড়জগতের বিদ্যা অর্জন করতে গেলে আলস্য চলে না, সেক্ষেত্রে অপ্রাকৃত জগতের সিদ্ধান্ত ভজন আদি আচরণেতে আলস্য তো কোনো প্রশ্নই আসতে পারে না। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। কিন্তু আমরা এখন এমন পিছিয়ে পড়ছি, আমরা নিজেকে গৌড়ীয় বলে দাবি করি, আমরা নিজেদেরকে গৌড়ীয় সারস্বত গৌড়ীয় পরিবারের বলে দাবি করি, লেকিন কিন্তু কুলাঙ্গার, কিন্তু আমি একজন কুলাঙ্গার হয়ে পড়ছি। সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের, সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের যে অপ্রাকৃত সম্পত্তি, অগাধ সম্পত্তি লুকিয়ে রয়েছে, সেই সব সম্পত্তির দিকে কারোর নজর যাচ্ছে না। কেবল কামিনী কাঞ্চন দূষিত বিষয়ে, প্রতিষ্ঠা, টাকা পয়সা ইত্যাদি বিষয়ে নজর কান লেগে রয়েছে। অত্যন্ত গুপ্ত সম্পত্তি যে রেখে গেছেন আমাদের মহাপুরুষগণ, সারস্বত গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়, এইসব বিপরে কাউরই নজর যাচ্ছে না। শকুনের দৃষ্টি ভাগাড়ের দিকে, শকুন অনেক ওপরে ওঠে, আমিও তো দেখছি সবচেয়ে ওপরে শকুন ওঠে, কিন্তু উঠলে কী হবে, তার দৃষ্টিটা ভাগাড়ের দিকে, কোথায় পচা গলা মরা গরু মরে পড়ে রয়েছে ওই দিকে। সেরকম আমার মতো সাধুগণেরও দৃষ্টি ওরকম, বাহ্য দৃষ্টিতে সন্ন্যাস বেশ, পরমহংস বেশ, এইসব বাহ্য দৃষ্টিতে গ্রহণ করে বসে রয়েছি, কিছু দৃষ্টিটা রয়েছে ভাগাড়ের দিকে। এই অবস্থা নিয়ে কখনো ভগবানের অপ্রাকৃত কথা কীর্তন করা যায় না। জড়বদ্ধ অবস্থায় ভগবানের কীর্তন হয় না, তবে হ্যাঁ ভগবানের কীর্তনের অভ্যাস করা যেতে পারে। আমার অনর্থ রয়েছে তাহলে কি কীর্তন করবো না, অনর্থ রয়েছে সংকীর্তন করো, কেন আমাদের শাস্ত্র বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। তাহলে অনর্থ নিবৃত্তির পূজা সোজা রাস্তা পেয়ে গেলেন, এর চেয়ে সোজা রাস্তার কিছু নেই। এত সরল কথা যদি বুঝতে না পারে না না আর তাহলে আর কিছু হবে বলে মনে হয়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, আর কিছু না, কোনো বাহাদুরির দরকার নেই। কিন্তু এই দুটোই কম, এই দুটোই নেই। আবার আমরা জড়জগতের কবি রজনীকান্ত না কি ভুলে গেছি নাম, তিনি বলেছিলেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, দেখেছ বাঙালি করে মানুষ করনি। তখনকার দিনে এটা অনেক এটা প্রচলন ছিল, এখন লোকে এসব বলে না, এখনকার লোকের এসব হারিয়ে গেছে। কত বড় কথা, 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো এই কথাটা যদি পারমার্থিক ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে আমাকে কেউ কিছু বলতেই পারে না। যদি আমি আচার্যের কাজ করতে গিয়ে আপনাদেরকে অমানুষ অবস্থায় রেখে দিতে পারলাম, আমি নিজেকেও মানুষত্বে উন্নীত করতে পারলাম না, তাহলে লাভটা কী হল? একটা আচার্যের প্রথম কাজ হল সে বদ্ধজীবের হৃদয়তে এমন একটা আশা সঞ্চার করবে, তার দূষিত ভাবনাগুলোকে ইরেস করে দিয়ে তার মধ্যে এমন একটা প্রেরণা সঞ্চারিত করবে যার ফলে সে আর পড়ে থাকতে পারবে না, মানে যেমন অবস্থায় পড়ে রয়েছে সে অবস্থায় থাকতে পারবে না। আচার্যের ডেফিনেশনও এরকম পাওয়া যায়, যিনি নিজে আচরণ করেন আর অন্যের হৃদয়তে ওনার কথা সিদ্ধান্ত ওনার চরিত্র ওনার স্বভাব ওনার আদর্শ অপরের হৃদয়তে একটা ইমপ্রেশন ফেলতে পারবে। যতক্ষণ পর্যন্ত কোনো একজন আচার্য অপরের হৃদয়তে ইমপ্রেশন ফেলতে না পারবে তার আচার্য তো সাকসেসফুল হয়নি। যদি কিছু অমানুষ তৈরি করার জন্য আমি মঠ মন্দির স্থাপন করি তাহলে ভগবান যেন আমাকে সবচেয়ে বেশি পানিশমেন্ট দেন, আমি এটা গ্র্যান্ট করে নেব। আমি মঠ মন্দির এই সব প্রতিষ্ঠা করার পর সেখানে কেবল অমানুষ তৈরি করব, ফ্যাক্টরি তৈরি করেছি, কিছু অমানুষ তৈরি হবে, সাধু বেশি কিছু অমানুষ, তাহলে সেই সব মঠ মন্দিরের তো কোনো প্রয়োজন নেই। এই কথাগুলোই তো ভক্তিবিনোদ ঠাকুর কেঁদে কেঁদে বলেছিলেন, হে মহোদয়গণ, আপনারা যারা কর্ণধারের ভূমিকায় আছেন, যদি আপনারা একটু সচেতন না হন তাহলে সাধু সমাজের আর কোনো এই সমাজের আর কোনো কিছু হওয়া মুশকিল। অনেকে এইসব নিয়ে আন্দোলন সৃষ্টি করেন, উনি কেন এইসব কথাগুলো বলেন? এইসব কথাগুলো আমি বলি নাই, ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এরা বলেছেন। আমাকে বলতে হচ্ছে এই কারণে যেন আমাদের পরিবেশ পরিস্থিতি সমস্ত বদলে যায়। যেমন ভগবত ধর্মের আলো শ্রী চৈতন্য মহাপুর শিক্ষার আলো যেন জগতে সম্প্রসারিত হয়, এই জন্য আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে। এর মধ্যে কোনো দূরভিসন্ধি নয়, কোনো ব্যক্তির ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সমালোচনা করা আমার রুচি নাই, ঘৃণা লাগে আমার, আমার সময়ও নাই কিন্তু কথাগুলো বলতে বাধ্য। এগুলো না বললে সমাজের পরিবর্তন হওয়া মুশকিল। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। নিশ্চিত পরিমাণে জানবেন যদি আপনাদের বাস্তব সাধু সঙ্গ হয় এবং সেই সাধু সঙ্গেতে কীভাবে জীবন পরিবর্তন হয়, এইসব ভজনের রহস্যের কথা কখনো সুযোগ হলে শুনবেন। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। শুধু কেবল আমার সামনে যারা এলো তাদেরকে হরিনাম দীক্ষা দিয়ে দিয়ে দিয়ে দিয়ে কিছু কি হচ্ছে এগুলো, এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না। যদি জড়জগতের কবি বলে থাকেন এই কথাটা, তা আমি বললে কী অন্যায়টা হলো? আমি হরিনাম তো যেখানে দশবিধ অপরাধের মধ্যে বলা রয়েছে শ্রদ্ধাবান ব্যক্তিকে হরিনাম দেবে, তা শ্রদ্ধা আছে কিনা টেস্ট করো, আদৌ তোমার শ্রদ্ধা আছে কিনা, তোমার শ্রদ্ধা আছে কি? আমার তো মনে হয় তোমার সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রেতে কোনো জায়গায় শ্রদ্ধা নেই। তুমি অপরের মধ্যে শ্রদ্ধা কী করে সঞ্চারিত করবে? যা খুশি হয়ে যা, আন্দোলন সৃষ্টি হোক, আমার কিছু যায় আসে না। বড় দুর্দশা আমাদের আজকে উপস্থিত হয়েছে, হরিকথা কীর্তনের অভাব, বাকি সব চলছে জগতে, কিন্তু যেটা না হলে প্রাণ থাকে না, যেটা না হলে ডেড বডি পড়ে থাকে, সেইটাই আলোচনা হচ্ছে না, সেইটাই বন্ধ, বাকি সব চলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। উৎসব আদিও হচ্ছে স্টিরিওটাইপ, উৎসবগুলো হচ্ছে তো খাওয়া দাওয়া হইচই একটু ব্যাস, তার মধ্যে ভাইটালস কী আছে? এই যে অনুষ্ঠানটা হলো, এর মধ্যে হোয়াট ইজ দ্য আউটকাম, হোয়াট ইজ দ্য নেট আউটকাম, আমার কি প্রাপ্তি হলো, এইগুলো বোঝার মতো কোনো একটা কমন সেন্স পর্যন্ত কারো জাগ্রত হচ্ছে না, অবাক। শেষ মহাজনগুলো যারা চলে গেছেন তারপরে এরকম অবস্থা একটা দাঁড়িয়ে গেছে, যে যা পাচ্ছে তাই করছে, কেউ বলার কিছু নেই। আর অর্থনৈতিক ক্ষমতা হলে তো সে একেবারে সাপের পাঁচ পা দেখছে, সে তো মনে করছে কিনে নেবো সবাইকে, জানে না এই পরের জন্ম। কালকে যে আমি ব্যাখ্যা করেছিলাম রামায়ণ থেকে রামচন্দ্রের কথা, কুকুরটা অভিযোগ করছে তাতে ভুল বোঝার সম্ভাবনা আছে আপনাদের, এই জন্য আজকে আবার এই কথাটা আমি আবার উত্থাপন করলাম। রামচন্দ্রের কাছে কুকুরটা অভিযোগ করছেন যে আমাকে এই ব্রাহ্মণটা অকারণে মারে, আমি কিছু অন্যায় করিনি, আমি বাইরেই থাকি। রামচন্দ্র বলছে বলো ওকে কী শাস্তি দেবো, ওই যা বললো আমি শাস্তি দিয়ে দেবো। তখন উনি বললেন ওই সম্প্রদায়ের ওই যে মন্দিরের ওকে ওকে মহান্ত করে দিন, মহান্ত করে দিলে তো সম্মান পাবে, আমি মহান্ত ছিলাম, আমি ভুক্তভোগী, কেন মহান্ত হওয়া মানেই হচ্ছে লোকের পাপগুলোকে গ্রহণ করবে, ও নিরপেক্ষ হতে পারবে না। তেজিয়ান মহান্ত তো নাই, তেজিয়ান মহান্ত হলে সে কোনো পৃথিবীকে পরবাহ করবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাউকে পরবাহ না, তুমি শাস্ত্রের কথা শুনবে কি না, তুমি কে, তুমি শাস্ত্রের কথা শুনবে তাহলে তুমি মানুষ, তাহলে তুমি মানুষও না। পিতামহ অভীষ্য কী বলেছে সেটা দেখো, প্রহ্লাদ মহারাজ কী বলেছে, মনুজি মহারাজ কী বলেছে, শাস্ত্রের দ্বারা আমরা গাইডেড হব। আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করবার একটাই রাস্তা, দ্য অনলি ওয়ে, উই ওয়ান্ট টু বি গাইডেড বাই সুপ্রিম লর্ড। আর সুপ্রিম লর্ডটা নিজে নেবে আসবেন না, তার শাস্ত্রগুলো আছে, কোনো জজ ব্যারিস্টার কেউ কথাগুলো কাটতে পারবে না। মানুষ নাম দিয়েছ, মনু থেকে এসছে, মনুর একটা কথাও মানছ না। মনু বলেছেন দেশের কোনো কর্ণধারকে তখনই মানবে তিনি যদি সরবেগ জয়ী হন, অটোমেটিক তাকে মানবে লোকে। সরবেগ বোঝেন, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ছটাকে যিনি জয় করবেন তাকে মেনে নিতে বাধ্য হবে। এগুলো শাস্ত্রের কথা, আমরা শাস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হলে তাহলে মানুষ্যত্ব লাভ করবো আর তারও উপরে যাব, আর তা নাহলে পশুত্ব প্রাপ্ত হয়েছি হব, কিছু করার নেই, কাউ কিছু করার নেই। সেখানে ওই কুকুরটার উদাহরণ দেখে এটা যেন কেউ না মনে করে যে যত মহান্ত হয়েছেন সবাই এই অবস্থা, তা নয়, এর মধ্যে লুকিয়ে আছে কিছু রহস্য। মানে কুকুরটা যখন সে মহান্ত ছিলেন তখন স্যার শাস্ত্রের জ্ঞান সেরম ছিল না, ওই জন্য আচার্য তিনি হবেন যে পরোক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান শব্দে পরেচ নিষ্ণাতম, শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত, পুরো একেবারে কাঁটায় কাঁটায় বিচার, চুলচেরা বিচার। একটা চুল সেটাকে যদি হাজার ভাগ ভাগ করে দেওয়া তার একটা যে পার্ট বেরোবে তার থেকেও ফাইন বিচার সে করতে পারবে, কতটা এক্সিলেন্ট অবস্থা তার, তার জাজমেন্ট ক্ষমতাটা কী অবস্থায় উঠেছে, এই কথাটাই বলা রয়েছে। তো সে মাহান্ত ছিল, শখ করে মাহান্ত হয়েছে, লোকে আমার পায়ে জল দেবে, পুজো করবে, বড় মালা দেবে, ভালো ভালো জিনিস দেবে, এই হিসাবে মহান্ত হয়েছিল। ও জানে না, ও মূর্খ নাম্বার এক, সে জানতো না যে মহান্ত হওয়ার কত জ্বালা। যারা বাস্তব সাধু, হ্যাঁ যদি বলা হয় আপনাকে মহান্ত, বাপরে পালাবে বলে আমার দরকার নেই, খুব হয়েছে বাবা, তোমরা হও মহান্ত। তার মানে এই মানে নয় যে মহান্ত মানেই সব এরকম, এটা যেন কেউ না বোঝে। সমস্ত বড় বড় তেজিয়ান মহান্ত ছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ, জীবনে কাউকে পায়ে তেল মাখাননি। সমগ্র জীবনে একটা সিঙ্গেল ইনস্ট্যান্ট ছিল না কাউর পায়ে তেল মাখিয়েছেন। আর বর্তমানে প্রভুপাদ বলছেন যে গুরুর কাজ করছে, শিষ্যের পায়ে তেল মাখাচ্ছে, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, প্রভুপাদ বলেছেন, আমি বলিনি। ক্ষমতা থাকলে তাকে হরিনাম দিয়ে মন্ত্র দিয়ে তাকে তুলতে হবে, তার জন্য কোঅপারেশন যদি লাগে তাহলে সবাই করবে নিশ্চয়ই, কিন্তু তুলতে হবে। জীবগুলোকে অধঃপতিত অবস্থায় ফেলে রেখে আমি খালি বানরের বংশ বাড়াবো, রাবণের বংশ, এটা ভালো নয়। এটাতে সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়, ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলেছেন। যদি গণ্ডগোল করতে হয় ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে করতে হবে, আমার সঙ্গে করে লাভ নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলে যেতে সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি, লাভ হবে না কিছু। এই জন্য সাধুসঙ্গের কথা আমি আপনাদের বলেছি। বাস্তব সাধুসঙ্গ যদি হয় তাহলে নিশ্চয়ই যা সারা জীবনে একবার যদি সাধুসঙ্গ হয়, সেই সাধুসঙ্গ আপনার জীবনে একটা পারমানেন্ট ইমপ্রেশন ফেলে যাবে। নট শুধু তাই নয়, এই জন্মে যদি কোনো রকমভাবে কিছু না করতে হয়, পরের জন্মে আপনাকে সাধুর আস্থায় এগোতেই হবে। এটা হচ্ছে সাধুর মহিমা, আপনাকে এগোতেই হবে, আপনি পারবেন না, ওই আপনার প্রভাব তার রয়ে যাবে। এত পাওয়ারফুল একজন সাধুগুরু ঈশ্বরের ক্ষমতা। এখন সত্যি কথা বললি বলে এটা বন্ধ করো, এসব অত আলোচনা করতে হবে না। তা মঠ মন্দির কী জন্য করেছো তুমি? মঠ মন্দির হয়েছে তো এই জন্য যেখানে সত্য কথা আলোচনা, লোক লোক কম আসুক, আমার লোকের তো ভোটের দরকার নেই, মঠ মন্দির এই জন্য হয়েছে। এখানে লোকে এসে সত্য পরম সত্য বস্তুর চর্চা করবে, আলোচনা করবে, শুনবে। তবে হ্যাঁ, এখানে কিছু লোভ দেখাতে হয়, কিছু বাহ্যিক কারণ লোকগুলো আসতে আস নাও আসতে পারে, সেই জন্য তাদেরকে প্রসাদের লোভ দেয়। অনেক অনেক মন্দিরে হরিকথার পরে কিছু প্রসাদ দেওয়া হয়, এটা নিয়ম, কিছু প্রসাদের ব্যবস্থা রাখে। যারা হরিকথায় আসেন তাদেরকে দোনা করে কিছু প্রসাদ দিতে হয়, প্রসাদও পান তারা, আর হরিকথা শোনে, এটা এটা নিয়ম, এটা করতে হয়। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে যে সমস্ত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় যেসব আলোচনা করেছি, তাতে সুখদেব গোস্বামীর বন্দনা থেকে আরম্ভ করে সব কিছু করে শেষে এসেছিলাম একটা একটা শ্লোকেতে। পুনঃপুনঃ আমি পেছনে ফিরে যেতে পারবো না, যেহেতু সময়ের অভাব, আজ থেকে অত্যন্ত দ্রুতগতিতে এগোতে হবে। বাস্তবিক পক্ষে নিয়ম হলো ভাগবত যারা রস আস্বাদন করেন তারা ভাগবতের খুব সুন্দরভাবে শব্দ, প্রত্যেক শব্দ ব্রহ্মের এক একটা অর্থর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রসময় বিচার শ্রবণ করেন। একই শব্দ এই অ্যাঙ্গেল থেকে বিচার করলে কি দাঁড়ায় ওই দিক থেকে, ঠিক যেমন আমি আলোচনা করেছিলাম একটা ডায়মন্ড, একটা হীরক, হীরকখণ্ড যদি এখানে ফেলে রাখা হয় তখন ওই দিক থেকে যে ব্যক্তিটা দেখবে সে বলবে আমার এখানে একটা সবুজ আলো আসছে, যে এই দিক থেকে দেখতে বলছে না সবুজ আলো তো আমার তো গ্রিন, এই আমার তো এখানে একটা ব্লু কালার আসছে, একটা রে আসছে, এদিক থেকে দেখবে ইয়েলো আসছে। একটা ডায়মন্ডের মধ্যে আলো বিচ্ছুরিত হয়ে ঠিক যে যে অ্যাঙ্গেল থেকে দেখছে সেই আলো দেখতে পায়। সেরকম শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের অথেন্টিক টিকা হয়েছিল 18 প্রকারের টিকা, বিজয়ধ্বজ, বীর রাঘব থেকে আরম্ভ করে বিশ্বনাথ চক্রবর্তীপাদ, জীবগোস্বামীপাদ, সিদ্ধস্বামীপাদ, সমস্ত 18 রকমের টিকার কথা অ্যাপ্রুভ আছে। তাছাড়াও বাইরে অনেক লোক অনেক টিকা করেছে। এই 18 প্রকার টিকাটা বিচার করলে কোনো টিকা, কোনো টিকাকারের কোনো কথাকে আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন, কোনো টিকাকারের কোনো টিকার একটা শব্দের কোনো অর্থ বলে যে এটাকে মিথ্যে বলতে পারবেন, এটা সত্য, এদিক দিয়ে বিচার করলে এটা ঠিক। কিন্তু তাদের মধ্যে শ্রীশিল শ্রীধর গোস্বামীপাদ, তার টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ তো আছেই। আরেকটা হচ্ছে এসেছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদের যে সারার্থ বর্ষণী টিকা, সেটা গৌড়ীয় বৈষ্ণব সমাজে অত্যন্ত প্রিয়। অনেক টিকা থাকতে বা আছে, কিন্তু ছিল ছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদের সারার্থবর্ষিণী টিকা। সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজ শুধু নয়, গৌড়ীয় বৈষ্ণবগণের অত্যন্ত হৃদয় স্পর্শ করে। কারণ কি স্পেশালিটি আছে তার টিকাটা হৃদয় স্পর্শ করে, বলে একটু বেশি রস আছে কি করে কেন, বল যে উনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ধারাতে সারস, এই গৌড়ীয় ধারায় তিনি রয়েছেন, এই কারণে তার টিকার মধ্যে আর একটু বেশি যেন রস পাওয়া যায়। হ্যাঁ, এইটি কারণ। সেখানে আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলেছিলাম যে মানুষের, আগেও আলোচনা করেছিলাম মানুষের ব্যক্তি বিশেষে এই যে সমাজে যত লোক পোকার মতো ঘুরছে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে। এই বলবে আমি এই ধর্ম পালন করি বৌদ্ধ ধর্ম, এ বলেন আমি খ্রিস্টান ধর্ম, এ বলে আমি মুসলিম ধর্ম। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমরা প্রমাণ দিয়েছিলাম জীবের যখন স্বরূপের, জীবের যখন স্বরূপের টোটাল উদ্বোধন হয়, জীবের স্বরূপটা যখন সম্পূর্ণরূপে খুলে যায়, ফুল ফ্লেজেড অবস্থা, সেই সময় সে আবিষ্কার করে আমার একমাত্র ধর্ম হল কৃষ্ণকে সেবা করা। এই কথাটা এখন বুঝবেন না, যে অবস্থায় যখন যার এটা হয়, এই অবস্থা হয়, সে তখন এটা আবিষ্কার করে, এটা এখন তর্ক করে এটা আবিষ্কার হবে না। কোনো ধর্মকে ঘৃণা করার কথা বলা নেই, তবে ধর্মগুলোকে ধর্মীয় নেতারা যুগে যুগে এমনভাবে বিকৃত করে দিয়েছেন, পরবর্তীকালের লোকরা তারা মিসলেড হয়েছে, তারা ভুল পথে গেছে। আমি চিৎকার করে বলি মুসলিম ধর্মেতে কোরআনেতে কোনো জায়গায় একটা যদি হিংসার কথা দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি আমার বেশ খুলে দেব। কিন্তু পরবর্তীকালে এগুলোকে ডিস্টর্টেড করে বিকৃত করে পরিবেশন করা হচ্ছে কোনো জায়গায় কোনো রকম। এমনকি একটা বকরি, বকরি মানে হচ্ছে একটা ছাগল, হ্যাঁ, তাকেও একটু কোনো আঘাতের কথা বলা নেই, একটা মশাকেও, কিন্তু এরা বিকৃত করে দিচ্ছে, লোককে ভুল পথে পরিচালনা করছে। এগুলো থেকে বাঁচবার রাস্তা কি? এই জন্য আমাদের সবার সচেতনতা দরকার, নাহলে লোকে বোকা বানাবে, লাভ হবে না। এই জন্য বলছি, যার যে অবস্থায় যিনি উন্নীত হয়েছেন, তা যার কনসিয়াসনেসের ডিগ্রি যত পরিমাণে খুলেছে, সে তত পরিমাণে তার দর্শনের ক্ষমতা, অ্যাকিউরেসি ততটা পরিমাণে উঠেছে। ভাগবতী মহাপ্রাণ কি বলেছেন এ সম্বন্ধে পরে আমি আলোচনা করব। যথা যথা আত্মা পরিমিজ্যতে অথো, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শ্রবণ বিধানই, ইত্যাদি শ্লোকের আলোচনা করব। শাস্ত্র ভাগবতী মহাপ্রাণ বলছে যে যত পরিমাণে ভগবানের হরিকথা কীর্তন যত শুনেছেন, তার দর্শন ক্ষমতাটা অত পরিমাণে অ্যাকিউরেট হয়েছে, ফাইন হয়েছে, অ্যাকিউরেসি লাভ করেছেন। অন্তিমে গিয়ে ইসমি যখন সিদ্ধ অবস্থায় উঠবেন, তার দর্শনে কোনো ভ্রান্তি থাকবেই না, ফ্ললেস, তার দর্শনে কোনো ভ্রান্তি থাকতে পারেই না, এত নির্মল। যেটা উদাহরণ দিতে গিয়েছিল প্রভুপাদ সরস্বতী ঠাকুর জানিয়েছেন, আপনারা যারা অঙ্ক করেছেন ছোটোবেলায় শুরু করেছেন, তখন অ্যাঙ্গেলের ডেফিনেশন শুনেছেন, দুটো স্ট্রেট লাইন একটা জায়গায় মিলিত হলে যে অবস্থায় যে একটা স্পেস কভার করে সেটাকে অ্যাঙ্গেল বলে। কিন্তু আপনারা এটা বিচার করে দেখেছেন, একটা পয়েন্টকে রেখে, একটা পয়েন্টকে রেখে সেই পয়েন্টের ঠিক দুদিকে দুটো রেখাকে এক্সটেন্ড করে দিলে একটা ভার্টিক্যাল লাইন হয়, এরকম একটা সোজা লাইন, স্ট্রেট লাইন। ওই লাইনটা ঠিক যেখানে পয়েন্টটা রয়েছে, যেখান থেকে আমি দুদিকে এক্সটেন্ড করে দিলাম লাইন, সেখান থেকে যদি একটা রেখাকে ঘড়ির মতো এরমভাবে চালিত করা যায়, ক্লক ওয়াইজ, তাহলে সেখানে কী হবে, এক এক সময়তে ঘুরতে ঘুরতে এই লাইনটার সঙ্গে ওই রেখাটা যেটা ঘুরছে একটা একটা অ্যাঙ্গেল সৃষ্টি করবে, করবে কি না? ভার্টিক্যাল লাইনটা রয়েছে, এই লাইনটা এখানে ঘুরছে টিকটিক করে ঘড়িটা, ঘুরতে ঘুরতে যখনই যে অবস্থায় থাকছে, যে অবস্থা সব সময় ওই লাইনটা এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। এই অ্যাঙ্গেলটা কখন একেবারে কমপ্লিট হবে বলে, অ্যাঙ্গেলটা ঘুরতে ঘুরতে যখন এইখান থেকে শুরু হলো ঘুরতে ঘুরতে, এরকম ঘুরে ঘুরে এই স্টার্ট যে ভার্টিক্যাল লাইন থেকে ঘুরে আবার ওই ভার্টিক্যাল, তখন হলো 180 ডিগ্রি, 90। কিন্তু ওটা ঘুরে যদি ক্লক যেমন ঘড়ির কাঁটা ঘুরে টোটালি ঘুরে যায়, তখন 180 360 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। এই যে আপনার এই জড়জগতের পক্ষে এই উদাহরণটাই সাফিসিয়েন্ট, যদি আর থেকে আরও উদাহরণ দেওয়া যায় কিন্তু এখন এটা বোঝা যাবে না, এই উদাহরণটা নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হবে, এর ওপরে উদাহরণ বুঝবেন না কেউ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো 360 ডিগ্রি, প্রভুপাদ বলছেন এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হলো চতুর্দিকে ঘুরছে, অর্থাৎ যিনি শুদ্ধ অবস্থায় পৌঁছেছেন, যিনি সিদ্ধ মহাত্মা, তার দর্শনের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাপারচার নাই, তো যেদিকে যে অবস্থায় যখন তাকান তার শুদ্ধ দর্শন হয়, বোঝা গেল? শুদ্ধ অ্যাকিউরেট, যেখানে যেরম অবস্থা দেবী কোনো দোষ দেখেন না, সব অবস্থা অ্যাকিউরেট, সবই ভগবান সম্বন্ধে। এই উদাহরণটা এখন দিতে হলো, পরবর্তীকালে আপনারা যখন আবার স্ট্যান্ডার্ড উঠবেন তখন আরও অনেক ভালো ভালো কথা বলা যাবে। এখন আমাদেরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে চিৎকার করতে পারেন, কারণ ভাগবতী মহাপুরাণের কথা হলো অ্যাবসলিউটের কথা। আমি আগেই বলেছি, আমি যখন যেখানে কথা বলি সমস্ত কথাগুলো অ্যাবসলিউটের কথা, অ্যাবসলিউটের কথা আলোচনা করতে গেলে অ্যাবসলিউট মাইন্ড এবং হার্ট নিয়ে অ্যাবসলিউট ব্যক্তি অ্যাবসলিউটের কথা বলতে পারে, পার্সিয়াল একটা কনসেপশন নিয়ে অ্যাবসলিউটের কথা বলা যায় না। এখানে যখনই কালকে উচ্চারণ করলাম, সব ওই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি, তখন সমাজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার প্রতি প্রোটেস্ট আসতে পারে, এসব কী কথা বলছেন আপনি, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। বল না, দাঙ্গামা কেন লাগবে, সত্য আলোচনা করলে দাঙ্গামা লাগবে না, নিজে আচরণ করতে বলতে হবে। ভাগবতী মহাপুরুষ বলছেন, সব ওই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে, সব ওই স অর্থাৎ এটা বই মানে নিশ্চিতমেব পরো ধর্ম, কোনটা সব ওই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। এটার মানেটা অল্পের অক্ষরের উপর বুঝতে হবে, বেশি সময় দেওয়া যাবে না, সেটাকেই পরধর্ম বলে জেনে রাখবে, যেটা হচ্ছে পরম পুরুষ পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের চরণে তোমাকে নিয়ে যাবে, সেটাকেই পরধর্ম বলে জানবে। সব ওই পুংসাম পরধর্ম যত ভক্তি, যত যার দ্বারা ভক্তি উৎপন্ন হবে অধক্ষজে, অধক্ষজ বস্তু হচ্ছে কৃষ্ণ, যদিও তার নারায়ণ নৃসিংহদেব বরাহ রামচন্দ্র অনেক কিছু আছে, কিন্তু একবারে যদি বলতে হয় একটা কথা বলাটাই ভালো, কেন কৃষ্ণ বললেই সব চলে আসবে, কৃষ্ণ বললেই চলে আসবে সব কিছু, কেন কৃষ্ণের মধ্যে সব অবতারই আছে। ওই জন্য বলছেন অধক্ষজ কথাটার ব্যাখ্যা আমি বুঝলাম না, অধক্ষজ কথাটা বলতে গিয়ে অল্প কথায় বলি, অক্ষজ কথাটার মানে হলো যেটা হচ্ছে ক্ষয়িষ্ণু বস্তু, জগতে যত বস্তু আছে টুডে অর টুমরো ক্ষয়ে নষ্ট হয়ে যাবে। আপনারা এত সুন্দর বাড়িটা করেছেন, খুব ভালো করে যদি করে থাকেন ফাউন্ডেশন, 200 বছর পরে এটা ভেঙে যাবে, থাকবে না। কত জমিদার বাড়ি আছে, কত কষ্ট করে অত সুন্দর মার্বেল ফিটিং সব শেষ, আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড এই জগতের সমস্ত বস্তুগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ইভেন ইউর বডি, আপনার শরীর, আপনি প্রতিদিন আয়নাতে নিজের মুখটা দেখছেন, বুঝতে পারছেন, যিনি আপনাকে 10 বছর পরে দেখেছেন বলে তোমার চেয়ারটা কী হয়েছে গো, আপনি বুঝতে পারছেন, রোজ দেখছেন, প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের দেহে মেটাবলিক চেঞ্জ হচ্ছে, ভেতরে ব্লাডগুলো মরছে, চামড়া সৌন্দর্য দিয়ে ডিসপ্লেসড হচ্ছে, টিস্যুগুলো তার জন্য দেখতেও বিকৃত হয়ে যাচ্ছে, এগুলো হবেই। আস্তে আস্তে আপনি টেন্স টু ডেথ, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই জন্য এই জগতের হেন কোনো বস্তু নাই যার কোনো বিকার হবে না, এটা বিকারময় জগৎ, এই জন্য এখানে বিকার হবেই হবে। সেই জন্য এটাকে অক্ষয জগৎ বলা হয়। অক্ষয বস্তু মানে আজ আছে কাল থাকবে না, কিন্তু অধক্ষয বস্তুর মানে হলো যেটাকে আপনি আপনার অর্থবল, বাহুবল, লোকবল কোনো কিছু দিয়ে, কোনো বুদ্ধি বল কোনো কিছু দিয়ে টোটাল বাজি লাগিয়ে দিলে যে তত্ত্বটার সঙ্গে আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু আপনার ক্ষমতাও নেই। যেমন আকাশের ওপর কেউ রাগ করে এরম ঘুষিটা নিয়ে এক ঘুষি মারব, আকাশের দিকে ঘুষি মারল, পৌপাদের উদাহরণ দিয়েছে। আকাশে মুষ্টিঘাত মূর্খ করে, মূর্খ আকাশে মুষ্টিঘাত করে আকাশের কী হবে? সেরকম যেটা অ্যাবসলিউট বস্তু, পরম বস্তু, সেটাকে বলা অধক্ষজ বস্তু। যেটা ডেফিনেশন দিতে গিয়ে আমি বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় টিপিক্যাল আলোচনা যেখানে হয়, এখানে জীবগোস্বাইপাদ বলেছেন অধক্ষজ বস্তুর একটা লাইনে যদি ব্যাখ্যা বলা হয় কী বলবে, এটা বিদ্যৎ সমাজ বুঝবেন যার শাস্ত্রীয় জ্ঞান আছে। অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজম, যারা বিরাট পণ্ডিত ব্যক্তি এই কথাটা একটু মানে বুঝবেন, যদিও ভক্তি না থাকলে এর মানে বোঝা যায় না। অধকৃত অক্ষয জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজ, যে বস্তুটা যে পরাৎপর সত্য বস্তুটা রয়েছে, যিনি তোমার ইন্দ্রিয়লব্ধ জ্ঞানগুলোর দ্বারা তোমার যে জানবার প্রচেষ্টা, যত ইন্দ্রিয় আছে অর্থবল লোকবল যা আছে সবগুলো দিয়ে তোমার যে প্রয়াস প্রচেষ্টা তোমাকে আমি জেনে নেব, সেটাকে এক লাথি মেরে পেছনে ফেলে দেব, নিচে পড়ে যাবে। ভগবান নিজ মহিমায় সরাট সেই ভূমিকায় রয়েছেন, যাকে জানতে গেলে মায়াদেবী এক লাথি দেবে, মায়াদেবী দেবে ভগবান দেবে না, ভগবানের লাথি গেলে তো ভজন হয়েই গেল, ভগবানের লাথিও তো সোজা নয়, বহু সৌভাগ্যক্রমে বৈষ্ণবের লাথি খায় লোকে। বৃন্দাবন দাস ঠাকুর ওই জন্য বলেছেন যে এত কথা আমি বোঝাবার চেষ্টা করি, যদি তাও না বোঝে তবে লাথি মারু তার শিরের ওপরে। অনেকে রেগে গেলেন, বৈষ্ণব হয়ে লাথি মারবে ব্যাপারটা কি? টিকাকাররা বলছে উনি লাথি মারবেন কৃপা করে বলছেন, জগতের লোকগুলো বুঝতে চাইছে না, তখন বলছি যদি না বুঝতে চায় তাহলে আমার চরণের ধুলি এদের মাথায় দিয়ে তার মধ্যে একটা পাওয়ার আনবো, পাওয়ার দেবো, তাতে বুঝতে পারবে তারা। এজন্য বলছেন অধকৃত অক্ষয জ্ঞানম, যিনি আপনার অক্ষয জড়জগতের জ্ঞানের যে বিষয়টা ক্ষমতাগুলো সমস্তগুলোকে যিনি নিচে ফেলে দিয়ে, নিচে নামিয়ে দিয়ে নিজের মহিমায় সরাট বস্তু মহিমাতে যিনি সর্বদাই বিরাজমান রয়েছেন তাকে অধক্ষজ বস্তু বলা হয়। যাকে জানবার জন্য আপনার লোকবল, ধনবল, জনবল যা কিছু সমগ্র বাজি লাগিয়ে দিলেও যে তত্ত্বটাকে জানতে পারা যায় না, যেটা বলতে গিয়ে উপনিষদ বলছেন নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহু না শ্রুতেন, যাকে মেধার দ্বারা কোনো কিছুর দ্বারা জানে জানে না, নায়ম আত্মা প্রবচনেন বহু বহু একেবারে লেকচার শ্রবণ করলাম ইউনিভার্সিটিতেও, ইউনিভার্সিটিতেও আমাদের ক্যালকাটা চৈতন্য চৈতন্য তো পড়ানো হয়, ইউনিভার্সিটিতেও চৈতন্য চৈতন্য পড়া হয় এম এ ক্লাসে দর্শন শাস্ত্রে, কিন্তু যে প্রফেসরগুলো পড়াচ্ছেন তারা নিজেরাই বলেন। এমন একজন প্রফেসর আছে সেই বোধ হয় কোথায় তিনি আসেন, তিনি বলেন আপনার দর্শনগুলো জানলে পরে আমি পড়াতে পারবো, সুবিধা হয়, আমার দর্শনে কে শুনবে বাবা। ভালো, এই কিছুদিন আগে আসবার কথা ছিল এখানে আসার আগে, তার স্ত্রীয় প্রফেসর তিনি আসেন দেখা করতে আমার মতো অধমের সঙ্গে, বলছেন আমাদের পড়াতে হয় কিন্তু আমরা শুষ্ক দর্শনগুলো পড়াই, কিন্তু এর মধ্যে তো প্রবেশ নাই, এগুলো ড্রাই ফিলোসফি পড়াই, কিন্তু এর মধ্যে কোনো আমরা অনুভব করতে পারি না কী বস্তু, যার জন্য আপনাদের কাছে আবার অনেকে তো শুকনোই পড়িয়ে যান সারা জীবন, ছাত্ররাও শুকনো জানে, এরাও খালি পরীক্ষায় টুকলি করে পাস করার মতো কিছু বুঝল না, এরকম অবস্থা। কাজেই সেখানে বলছেন ডাইরেক্ট রিয়েলাইজেশনের অভাব হচ্ছে না, তাহলে অধক্ষজ বস্তু কিছুটা অন্তত বুঝতে পারলেন। অধক্ষজ বস্তু সেই বস্তু নায়াম আত্মা প্রবচন লভ্য ন বেধয়া ন বহু ন সুতে ন, অনেক শ্রবণ করলাম, অনেক লেকচার দিলাম, অনেক প্রয়াস প্রচেষ্টা করেও এই পরম আত্মবস্তুকে জানতে পারবেন না, আত্মবস্তুকে জানা যাবে না। একমাত্র যেদিনই আত্মবস্তু গুরু বৈষ্ণবের মাধ্যমে ভগবান কৃপা করেন, এসব কথা পরে শুনবেন, ভগবানের কৃপাটা ছপ্পর ফেটে ওপর থেকে আসবে না, গুরু বৈষ্ণবের মাধ্যমে কৃপা, এসব কথা আমি পরে আলোচনা করব। তাহলে সবই পুংসাম পরো ধর্ম, তা জগতের যতমস্য টলস্টয় থেকে আরম্ভ করে ক্যান্ট যত বড় বড় দার্শনিক ছিলেন বিদেশের, ম্যাক্স মুলার, তারা বলছেন আমরা প্রমাণ করতে পারছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে এই কসমিক ওয়ার্ল্ডে, এই কসমিক ওয়ার্ল্ডের এই এই বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে, বিশ্বের একটা স্পিরিট আছে, এই যে জীবগুলো সব কিলবিল করে পোকার মতো ঘুরছে, আমাদের কেন যেন মনে হচ্ছে সবার প্রপার্টি এক হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, কেন আমরা বলতে পারবো না, সেইটার উত্তর দিয়েছেন ভারতবর্ষের যে ঋষিমুনিরা দিয়েছেন, তারা বলেছেন যে অনুমান হচ্ছে, আমাদের মনে হচ্ছে এটা এই পর্যন্ত, দ্যাট মাচ দে কুটসে, তার বলছে আমরা এই পর্যন্ত বলতে পারি, আমাদের মনে হচ্ছে যেন এটা একটা কেমন খটকা লাগছে। নিউটনও বলেছেন, আইনস্টাইনও বলেছেন, যে আমাদের মনে হচ্ছে একটা একটা বিরাট একটা ব্যাপার আছে, একটা সৃষ্টির একটা পিছনে এমন একজন আছে যাকে আমরা বুঝতে পারছি না, কিন্তু সেইটাই আমাদের ভারতীয় যে ঋষি মুনিগণ এটা তাদের ভজনের দ্বারা ডাইরেক্ট ফিলিংটা বলে দিয়েছেন। খালি তফাত হলো ওরাও ওই ওই মনীষীগণ বিদেশের মনীষীগণ বলেছেন দ্যাট মাচ উই ক্যান সে, আমরা এই পর্যন্ত বলতে পারি, কিন্তু এখানকার মনি ঋষি বলছেন উই ক্যান সে ইট ফর শিওর, এটা আমি নিশ্চিতভাবে বলছি, বোঝা গেল পার্থক্য এইটুকু। ম্যাক্স মুলার কম তত্ত্ব লেখেন, ঋগ্বেদের ওপর বিভিন্ন বেদ আদির ওপর যে রিসার্চ করেছেন সুদূর্লভ, এখানকার মানুষ এসব করবার মতো মানসিকতা কোথায়, তারা বরঞ্চ বলছে সংস্কৃত বন্ধ করে দাও, যেসব পশুগুলো বলছে সংস্কৃত বন্ধ করে দাও ডেড ল্যাঙ্গুয়েজ, আমি তাদের বলছি তোমরা মানুষ এইটা খালি প্রমাণ করো, তোমরা এসো খালি প্রমাণ করো তুমি মানুষ, তারপরে এই ভাষাটা বলবে, যে সংস্কৃত ভাষা, যে ভাষাটার মধ্যে অনন্তকাল থেকে ট্র্যাডিশন লুকিয়ে রয়েছে, যার মধ্যে ভারতের সভ্যতা সংস্কৃতি সব লুকিয়ে রয়েছে, হাউ ড্যার ইউ স্পিক সাচ, কি করে তুমি এরকম পশুর মতো বলতে পারো, উচ্চারণ করতে পারো, তোমার বুদ্ধি কি, না বুঝে না জেনে অজ্ঞানের মতো যা কথা বলবে সমাজকে ভুল পথে পরিচালনা করবে, তারা করবে সমাজের মঙ্গল, কখনোই হতে পারে না। সেই জন্য অধক্ষজ বস্তুর একটু কথা আপনারা বুঝলেন, অক্ষজ বস্তু আর অধক্ষজ বস্তুর কিছু বুঝলেন, এখানে বলছেন সব ওই পুংসাম পরধর্ম, সেটা কি পরধর্ম বলে জানবে, সেটা হচ্ছে ভাগবত ধর্ম, নিত্য ধর্ম, সমস্ত জীবের ধর্ম ওরা ঠিক বলেছে, ওরা যে অনুমান করেছে বাস্তবিক শাস্ত্র বলছে হ্যাঁ ঠিক, প্রত্যেক জীবের একটা ধর্ম আছে সেটা হচ্ছে ভাগবত ধর্ম, কিন্তু হচ্ছে না, কী জন্য বলে মায়ার জন্য, ডেসপ্যারিটি, দে আর ডাইভার্টেড, মায়া তাদের সামনে চলে আসছে ভগবানকে হালাল করছে, তারা ঘুরে যাচ্ছে, এক একজন মায়ার এক একটা বস্তু নিয়ে বলছে আমাদের এইটা টার্গেট, তা ঠিক আছে, কিন্তু যারা যখন ওই ওই অসুখগুলো থেকে ওই যে ব্যাধিগুলো থেকে যখন নির্মুক্ত হয়ে পূর্ণ দর্শন কমপ্লিট দর্শন লাভ করবে, তো সত্যিই তো তাই, আমরা কেউ মুসলিম, আমরা কেউ খ্রিস্টান, আমরা কেউ বুদ্ধ, আরে সবার আমাদের ধর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই আল্লাহ, ওরা এটা ব্যাখ্যা করে না, কোরআনে আছে ফতেমা আল্লাহকে দেখে ফেলেছিল, আল্লাহ আল্লাহর রূপ হচ্ছে বর্ণনা, চৈতন্য মহাপ্রু বলেছেন আল্লাহর বর্ণনা নেই, তোমরা এটাকে লোকের কাছে কেন বলো না, কেন বলো আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহ শ্যামল বর্ণ, তার বর্ণনা আছে, তোমরা এটা কেন চেপে যাও লোকের কাছে, তাই যখন এরকম মাথাটাকে নিচু করে আল্লাহ আকবার বলে কাকে বলো, শূন্যটাকে নাকি, তুমি যখন আল্লাহ আকবার বলছো, আল্লাহ বিসমিল্লাহ রসুল্লাহ বলছো, কাকে বলছো, কোনো কেউ নেই, ফাঁকা এই আকাশটাকে বলছো, নেই, সব ভুল কথা, ওদের ভেতরেও আল্লাহর ভাবনা আসে কিন্তু মুখে বলে না, পার্সোনিফাই না করতে পারলে হয় কি করে, কাকে ভক্তি করবে, এটা শূন্যটাকে ভক্তি করে, এটা কোনো কথা নাকি, যেটা গীতাতে ভগবান পরিষ্কার বলছে, অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ভি রবাব পাতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অব্যক্ত বস্তুর ভজন করা এ কী করে সম্ভব, অব্যক্ত বস্তুর নিরাকার। হ্যাঁ, ভগবান এটা গীতাতে পরিষ্কার বলছে, অব্যক্ত হি গতির দুঃখম দেহ দেহ বদ্ভি রবাব পাতে। বলছেন এটা দেহধারী জীবের পক্ষে অসম্ভব, শূন্যকে আরাধনা করবে কি করে, এটা হয় না। যাই হোক, এখানে জেনে রাখুন, সবই পুংসম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষজ অধ্যক্ষজ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র নারায়ণ এই অধ্যক্ষজ বস্তু, এর প্রতি যদি আপনার ভালোবাসা হয় ভক্তি হয়, এটাই হচ্ছে পরধর্ম। আর সেটা অপ্রতিহতা কীরকম, যেমন গোমুখ থেকে গঙ্গা বেরিয়ে সমস্ত পাহাড় পর্বতকে ধাক্কা মেরে সোজা এসে কোথায় সমুদ্রের দিকে চলে যাচ্ছে, যাচ্ছে কি না, কত বড় বড় পাহাড়ের চট্টান, বড় বড় পাহাড়ের চাই, কিন্তু পাহাড়ের চাইগুলো কি করতে পারছে, পাহাড় থেকে পড়ছে এক ধাক্কাতে নদী উছলে পড়ছে, আবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, অহিতিক অপ্রতিহতা জয়াত্মা সু প্রসীদতি, সমুদ্রের দিকে যাচ্ছে, সমুদ্র দিকে সে মিলন করবেই করবে। সমস্ত জীবের টার্গেট হলো সমুদ্রের দিকে, যেমন নদী মিলন করছে, সবার একমাত্র উদ্দেশ্য ভগবানের সঙ্গে মিলন করবে, কেউ মানছে আর কেউ মানছে না, সবার অন্তিমে গিয়ে ভগবানের সঙ্গে মিলন, টুডে আর টুমোরো নয়, কোটি জন্ম পরে হলো ভগবানের কাছে তোমাকে যেতে হবেই, অন্য কোনো রাস্তা নাই। একটা শব্দের কথা আমাকে এখানে ব্যাখ্যা করা বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে অনেকেই ভুল বোঝে, বৃন্দাবনে আমি এইসব কথার অনেক ব্যাখ্যা করবার চেষ্টা করেছি ভগবানের আশীর্বাদে, গুরু বৈষ্ণবের আশীর্বাদে। এখানে একটা কথা আমাদের সন্দেহ জাগাচ্ছে, সবই পুংসাম, এই পুংসাম কথাটার তো ব্যাখ্যা হলো না। পুংসাম মানে অনেকে ভাবেন পুরুষগণের, পুরুষগণের স্ত্রীগণের কোনো ধর্মপর্ব নেই, এই কথাটা মনে বোঝাচ্ছে সবই পুংসাম, কিন্তু শাস্ত্রকাররা বলছেন না না, তুমি ভুল বুঝেছ, সবাই সবই পুংসাম মানে পুংসাং কথাটার ব্যাখ্যা পুরুষ, এখানে এই অর্থ নয়, এখানে সবই পুংসাম পরধর্ম বলতে পুংসাম মানে পুরুষের, কিন্তু পুরুষ কথাটার ব্যাখ্যা শাস্ত্রে আছে, এই যে দেহধারী জীব যে কোনো দেহ ধারণ করে রয়েছে এটাকে বলে পুর বলা হয়, পুর দেহ নামক পুর মন্দির, এই দেহ নামক পুর পুর মা মন্দিরে, এই দুর্গেতে এই মন্দিরেতে ভগবান পরমাত্মা রূপে বসে রয়েছে। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে পুংসাম কথার ব্যাখ্যা করেছেন যে যে ভগবান পরাত্মা অখিলেশ্বর জীবাত্মা পরমাত্মা একই রূপে বসে রয়েছেন, ভেতরে জীবাত্মাও রয়েছেন পরমাত্মা, পরমাত্মা না থাকলে জীবাত্মা থাকেন, পরমাত্মা আছে বলেই জীবাত্মা আছে। সেই জন্য বলছেন পুংসাম কথাটার মানে হলো দেহে পুরে দেহে, মানে এই রক্ত, এই যে আমার দেহটা, এ দেহে পুরে বসতি ইতি পুংস, দেহে অর্থাৎ এই পুরে যিনি বসে রয়েছেন তাকে পুরুষ পুংসম বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্ত্রী পুরুষ বলে দেহের পার্থক্য, এটা তো জড় দেহের পার্থক্য, স্ত্রী মূর্তি ধারণ করে রয়েছে, আর তাতে হলো কি, পরের জন্মে সে পুরুষ হয়ে গেল, ভুল কাজ করলো কেউ পরের জন্মে কুকুর হয়ে গেল, দেহ তো বদলাতে থাকবে, কিন্তু প্রত্যেক দেহের ভেতরে সে ভগবান জীবাত্মা পরমাত্মা অবশ্যই আছে। বৃন্দাবনে সব টিপিক্যাল প্রশ্ন করে, যেসব প্রশ্ন আপনাদের ভেতরে কোনোদিনই আসবে না, সে কনসিয়াসনেস থাকলে আসে, এমন সব ইন্টেলেকচুয়াল। আচ্ছা মহারাজ, আপনি যে বললেন সুন্দর, তাহলে কি আমরা ধরে নেব যে জীবাত্মা যখন অন্যায় কর্ম করে তখন যারা নরকে যায়, তাহলে জীবাত্মা নরকে এলে পরমাত্মাও যায়? ডেঞ্জারাস প্রশ্ন। না, একটু আগে আপনি ব্যাখ্যা করলেন জীবাত্মাকে পরমাত্মা কোনোদিনই ছাড়ে না, হ্যাঁ সাই শাস্ত্রের বিচার, জীবাত্মাকে পরমাত্মা ছেড়ে দিয়েছে অনন্তকালের ইতিহাসে, দেয়ার ইজ নো সাচ এ সিঙ্গল ইনস্ট্যান্ট, অনন্তকালের ইতিহাসে একবারও এমন ঘটনা ঘটেনি যেখানে ভগবান জীবাত্মাকে ছেড়ে রেখেছে, কিন্তু এতটা ফ্যালাসি, এতটা বোকা আপনাকে আপনি বেনে গেছেন যে বস্তুটা আপনার নিত্য সম্পত্তি ভেতরে, তুমি তো আমার, আমি তো তোমার, কী কাজ অপরধনে, এটা আপনার মাথায় ঢুকল না, কিছুতেই অনুভবের বিষয় হলো না, ভগবানই আমার সম্পত্তি, এই কথাটা বুঝতে পারল না। সেই জন্য জগতে যত অনিত্য বিষয় যার সঙ্গে অনন্তকালে সেই বস্তুগুলোর আপনার কোনো নিত্যকালের সম্বন্ধ নেই, যে বস্তুগুলোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট হয়ে রয়েছে, যেগুলো ইনসেপারেবল, সেগুলোর সঙ্গে বাস্তবে আপনার কোনো সম্বন্ধ নেই, মূর্খের মতো বিচার করছে। কিন্তু সেটাকেই নিত্য বলে, এইটি আমার, এইটা আমার ছেলে, আমার এটা, আমার এটা অস্তি আর ভালো, কিন্তু বুঝতে পারছে না এটার সঙ্গে তোর সম্বন্ধ নিত্য নয়। হ্যাঁ সম্বন্ধ হয়েছে, যেমন ভাগবত আমি ব্যাখ্যা করতে করতে বলবো, যেমন এক পথিকগণ পাহাড়ের পথে, আমার নিজের ঘটনা, আমি হিমালয়ের পথে চলছি, গঙ্গোত্রী গোমুখ বিভিন্ন অনেকবার গেছি বিভিন্ন জায়গায়, যে ভগবানের বিরাট স্বরূপ থাকে অনুভবের বিষয় তিনি যদি করিয়ে দেন তাহলে বুঝতে পারবো বিরাট। যেতে যেতে কোনো এক সময়ে সন্ধে হয়ে গেছে, রুদ্রপ্রয়াগে কোনো একটা জায়গায় একটা থেকে গেলাম, গুফার মতো কোনো জায়গায়, সেখানে নদীর দিকে তাকিয়ে রয়েছি, অবাক হয়ে কীরমভাবে কি অপূর্ব ভগবানের সৃষ্টি। হঠাৎ এক সাধু আমার পাশে এলো, তিনি অন্য এক সম্প্রদায়, এসে আমার সঙ্গে পরিচয় করলো, নানা রকম ভাবের বিনিময় হলো। সে সকালবেলা উঠে আমি চলে গেলাম উপরের দিকে, ও চলে এলো নিচের দিকে, আমার গন্তব্যস্থল উপরে, আমি উপরের দিকে পাহাড়ের উপরে, যে ওর হয়ে গেছে চলল। সেই সাধুর সঙ্গে আমার আর জীবনে এখনও পর্যন্ত আর দেখা হয়, আর দেখলেও চিনতে পারবো না কবে দেখেছি। ঠিক সেরকম আপনার সঙ্গে আপনার স্ত্রী পুত্র পরিবার যা কিছু যত রিলেশন আছে, এই পথিক আপনি জীবন যাত্রা করছেন, এই যাত্রার পথে এরা আপনার পথিক, পথিকে পথিকে দেখা হয়েছে ক্ষণিককালের জন্য, পরে তারা কোন দিকে চলে গেল কোথায়। আমার পিতাশ্রী কাঁদতে কাঁদতে মরে গেছিলেন, ছেলে আমার চলে গেছে, কত বছর কাঁদতে কাঁদতে শেষ আমি অনেক পরে জানতে পেরেছিলাম, তিনি কোথায় গেছেন তিনি জানেন। এইভাবে এক এক জীবাত্মা নিজের কর্মফলেতে নিজের অনুযায়ী বিভিন্ন গতাগতি, আপন কর্মফলে গতাগতি, পুনঃ পুনঃ মতুর মতিরহু তুয়া পর সঙ্গে, সুন্দর কীর্তন করেছেন আমাদের পদকাররা, অপূর্ব কথা। কর্মফলেতে এই জগতে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গে, তোমার প্রসঙ্গে যেন আমার মতি থাকে। আপন কর্মফলে গতাগতি পুনঃ পুনঃ, এই হচ্ছে চলছে, এ খেলা চলছে নিরন্তর। সেখানে বলা হচ্ছে পথিকের সঙ্গে যেমন পথিকের দর্শন হয়, তার সঙ্গে আপনার কিছুক্ষণের জন্য বন্ধুত্ব হলো, আপনি যদি অনুভব করেন আপনার এই পুত্র পরিবার বাড়ি ঘরের সঙ্গে আপনার এই পথিক, আপনি একজন জীবনযাত্রায় আপনি চলছেন, যাত্রাটা হওয়া উচিত ছিল ভগবানের দিকে কিন্তু মায়ের দিকে যাচ্ছেন, এইসব সম্বন্ধে আমি বিগত কতদিনে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলাম, হয়তো আপনাদের যারা বুঝবার তারা বুঝেছেন। তাহলে দেখা গেল এখানে যে পুংসাম কথাটা, এর মানে হচ্ছে পুরে দেহে বসতি ইতি পুংসম, দেহধারী জীব মাত্রই তাকে পুংস বলা যায়, পুংসম হ্যাঁ পুরুষ দেহেতে বসে রয়েছে ভেতরে, কাজে এখানে সব জীবাত্মার কথা বলা হয়েছে। আর একটা কথা বলে শ্লোকের একটু আবার আমাকে অন্য অন্য জায়গায় যেতে হবে, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনাত্বাস বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম। বাসুদেব হচ্ছে যিনি সর্বভূতে বসে রয়েছেন হৃদয়তে, এখানো সর্বভূতেষু বসতি, সর্বভূতে যিনি বসে রয়েছেন বাসুদেব, সেজন বজেন বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযোজিত। যদি এই পরাৎপর অখিলেশ্বর, পরাৎপর অখিলেশ্বর ব্রহ্মাণ্ডনাথ, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ ভগবান শ্রীকৃষ্ণে, বা আপনি যদি বলেন রামেতে নারায়ণেতে কৃষ্ণ বিষ্ণু তত্ত্বে, যদি আপনার ভক্তি প্রযোজিত, ভক্তি ভক্তি কথাটার ডেফিনেশন হলো ভজ ধাতু, ভজ ধাতু থেকে ভক্তি, ভজ মানে কিছু করা সেবা, এটা এর থেকে এসে ভক্তি, ভজ ধাতু থেকে এসে, এই জন্য ভক্তি মানেই হলো টু ডু সামথিং, কিছু করা, ভগবান, ভগবানের ধম, ভগবানের নাম, ভগবানের পরিকর বৈশিষ্ট্য, সাধু তাদের কাউর না কাউর জন্য কিছু করবার জন্য ব্যস্ত থাকার নাম হলো ভক্তি। প্রভুপাদকে একজন এরম ব্যাখ্যা করে, ভক্তি ভক্তি বলে না, এটা একটা ভক্তি কাকে বলে একটা কথায় বলুন তো, বাইরের সব ইন্টেলেকচুয়াল সব সমাজ। প্রভুপাদ এক কথা বলেছেন, ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়োর সোল, ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়োর সোল। আপনার ভেতরের আত্মা যে কভারিং আছে সেটাকে খুলে দিলে আপনার যে স্বাভাবিক বৃত্তি ঠিক ফাংশনটা যেটা দাঁড়ান সেটাকেই ভক্তি বলে। অর্থাৎ কথা দাঁড়ালো, জীবের মায়ামোহ নির্মুক্তির পরেতে স্বাভাবিক ভরে যেমন গঙ্গা যেমন সমুদ্র দিকে প্রবাহিত, আপনিও কৃষ্ণের দিকে ছুটবেন, ভগবানের দিকে। আর সেই ছোটার সময় যা যা কিছু করবেন সব কিছু ভক্তি হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? যেমন একটা সাধুর ভোজন করা থেকে আরম্ভ করে শোয়া চান করা, যা কিছু করে, পথ চলা যা কিছু করে, সমস্ত কিছু ভক্তি, তার ঘুমানোটা ভক্তি। এই কথা আপনাদের বিশ্বাস হবে না, এগুলো হয়ে যায়। আপনার জীবনে যা কিছু ক্রিয়াকর্ম পুরো, যা আপনার জীবনের যে গতিবিধি সেটাকে টোটালি মোচড় দিয়ে ভুড়িয়ে দিয়ে ডিরেকশানটাকে খালি ঘুরিয়ে দিন, ডেলেই দেখবেন ব্যাস সব সমাধান হয়ে গেল। খালি ডিরেকশানটাকে ঘোরাতে হবে, সাধুগুরুর সঙ্গে অ্যাকচুয়াল উপদেশ নেই। যিনি লেকচার দেওয়ার জন্য এসছেন তার কথা আমরা শুনতে রাজি না। ইউনিভার্সিটির লেকচারার আমি নয়, আমি কিছু ভাষণ দিয়ে চলে যাব, এই সম্বন্ধে পরে আলোচনা করব। বাস্তবিক পক্ষে যদি ভগবানের প্রতি আপনার এই ভক্তি প্রবাহিত হয়, অর্থাৎ সেবাবৃত্তি ছুটতে থাকে, আপনি কৃতকৃতার্থ হয়ে যাবেন। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত, প্রযোজিত মানে ডাইরেক্টেড, প্রযোজিত মানে যদি লাগিয়ে দাও ভগবানের প্রতি নিজের ভক্তি, যে সেবা করার বৃত্তিটাকে ভগবানের প্রতি লাগাতে, জানায়ত্ত আসু ইনস্ট্যান্টলি, তোমার ভেতরে কি করবে ইনস্ট্যান্ট, কোনো সময় নেবে না। বলছে জানায়ত্ত আসু, আসু মানে সঙ্গে সঙ্গে, জানায়তি আসু, জানায়ত্ত আসু, এটা ভেঙে পাঠ করলে জানায়তি অর্থাৎ সৃষ্টি করবে, আসু ইনস্ট্যান্ট বৈরাগ্যম, বৈরাগ্য সৃষ্টি করে দেয় তোমার, জড় বিষয়ের প্রতি আর মমতা থাকবে না। বৈরাগ্যম তার সঙ্গে এসে বৈরাগ্য, শুকনো বৈরাগ্য না, বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহেতুকম, অহেতুকি ভক্তির বৃত্তি, আর যে জ্ঞানটা হবে বৈরাগ্য হবে সব তৈরি করে দেবে, সঙ্গে সঙ্গে জ্ঞান চলে আসবে। সে জ্ঞানটা জড়জগতের কোনো জ্ঞান নয়, তখন ডাইরেক্ট ফিলিং আসবে, অনুভব আসবে যে আমার একজন আপনজন আছে, তার নাম হলো ভগবান, এই কার সঙ্গে রয়েছে, এমনকি দেবতাগুলোর সঙ্গেও না, দেবতাগুলোর সঙ্গে আমার রিলেশন নেই নিত্যকালের, কে তারা, কে, তাদেরকে অপমান করব না। তারা যদি আমাকে দেখেন যে আমি কৃষ্ণ ভক্তি করছি, প্রথমে বাধা দেবেন তারা, সমাজ ক্ষমতাই স্বাভাবিক, আমার আমার ইনফ্লুয়েন্সে ছিল, আমাকে ছেড়ে ভগবানের কাছে যাচ্ছে, প্রথমে কাটবে। হ্যাঁ, প্রথমেই ভজন করতে গেলে কালী এরকম এই খাড়া দিয়ে কাটতে থাকবে, বলে যে এবারে ভগবানের কাছে যাবি, যখন একেবারে দেখবে এ তো বিরাট মারাত্মক, এ তো ভজন করবেই, এই যা কৃপা পেয়ে গেছে, তখন সব অস্তভস্ত, কে কোনো ইন্দ্র থেকে আরম্ভ করে বায়ু দেবতা কোনো দেবতা কিছু করবে না, তখন সাবধান হয়ে যাবে, বাবা এই কৃষ্ণকে ভক্তি কর, এইসব শ্লোক আছে ভাগবত আমি ব্যাখ্যা করব, তখন প্র্যাকটিক্যালি আমি প্রমাণ করে দেবো, এই দেবতাগুলো তখন সাহায্য করবে, দেবতাগুলো সাহায্য করে, আপনারা বিশ্বাস হয় না। বলতে ত্রিপুরাতে সংকীর্তন যজ্ঞ বেরোবে, সংকীর্তন বিশাল সংকীর্তন সংকীর্তন যজ্ঞ বেরোবে, জগন্নাথের সংকীর্তন যজ্ঞ, হঠাৎ সেখানে আকাশে এমন মেঘ এলো, ঝড় আর মেঘ সব নষ্ট হয়ে যায়, এই যা মেঘ করেছে কোনো মেঘের বিশেষজ্ঞ, বলে বৃষ্টি না হয় পারে না, হবেই না, এ উড়িয়ে দেবে আজ। সেই সময় সেখানকার আচার্য ছিলেন ভক্তিমান আচার্য শ্রীশিলা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি ওখানে বললে গুরুদেব তো এ তো হবে না, আমরা তো আজকে সব নষ্ট হয়ে গেল। গুরুদেব ওদের দিকে তাকিয়ে ভগবান আকাশের দিকে, একটা কাজ কর, কাঁসর ঘণ্টাটা নিয়ে আমার কাছে, কাঁসর ঘণ্টাটা নিয়ে এলো, কাঁসর ঘণ্টা নিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে এবং কাঁসর ঘণ্টা বাজাতে আরম্ভ করলেন, এবার ইয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য। এই গান আরম্ভ করলেন কীর্তন। কীর্তন করতে করতে 10-15 মিনিটের মধ্যে মেঘ কোথায় চলে গেল, লোকের বিশ্বাস এলো। হ্যাঁ আচার্য কাকে বল, তুমি যদি আচার্যকে না মানো, তুমি যে আচার্যকে অপমান করো, তাহলে মঠের অবস্থা কী হবে সেটা তো তুমি বলতে পারছি না। খালি কীর্তন করলেন, ব্যাস মেঘ ফেক কোথায় গেল। ইন্দ্রদেবতা দেখলেন এখানে আমার চালাকি চলবে না, এখানে বৃষ্টি বৃষ্টি এখন দিলে কীর্তন বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন, সংকীর্তন চললো, কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই। তাহলে আচার্যের কথা ভগবান শ্রবণ করেন, করেন না? সব দেবতারাও শ্রবণ করবেন, না শুনে পারেন না। সেই জন্য বলল এখানে যে যদি ভগবানের প্রতি ভক্তি ডাইরেক্টেড হয়, যে শুরু হয়, তাহলে জ্ঞান বৈরাগ্য ইত্যাদি উৎপন্ন হবে। বৈরাগ্য মানে বিরাগ। আমি অল্প অল্প অনেক ব্যাখ্যা করেছি আগে ভগবানের ইচ্ছায়। বৈরাগ্য কথাটার মানে হলো আপনি কাপড় চোপড় ছেড়ে দিয়ে বসে থাকলেন, এরকম বৈরাগ্যের কথা আমরা বলিনি, হ্যাঁ সেটা নয়। বৈরাগ্য মানে হচ্ছে, বৈরাগ্য কথা দুভাবে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। বৈরাগ্য হচ্ছে বিশেষ অনুরাগ, এইভাবে যদি ব্যাখ্যা করেন বিরাগ, বিশেষ রাগ। আবার আরেকভাবে যদি কথা বিগত রাগ তাও হতে পারে। তাহলে দুটো ব্যাখ্যা দুরকম হচ্ছে। একটা হচ্ছে বিগত রাগ বললে তাহলে বুঝবেন জড়জগতের যে বস্তুগুলো এতদিন আমাকে প্রলোভিত করেছে তার কোনো কিছুর প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, তাই তো? বিগত রাগ, আমার এই যে বস্তুগুলোর প্রতি আমার অনুরাগ ছিল, ভালোবাসা ছিল, যেগুলোকে আমার ভালো লাগতো, এগুলোর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। যেটা গীতাতে ভগবান বলছেন যে পরবস্তুকে দর্শন করলে পরে স্বাভাবিকভাবে নিকৃষ্ট বস্তু হেয় হয়ে যায়, বোঝা গেল? যদি উচ্চতর রস, উচ্চতর বস্তুকে দর্শন করেন, তার নিচু বস্তুর প্রতি আর ভালোবাসা থাকবে? থাকবে না। এইটারই দায়িত্ব পড়েছে সাধুগুরু বৈষ্ণবের, সমাজকে উৎকৃষ্ট বস্তু দর্শন করানো। ভগবান ওই জন্য বলছেন রসবর্জম রসবর্জম রসপ্যাস্য রসবর্জম রসপ্যাস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। জীবাত্মাকে মারধর করলে হবে না, তুমি মারতে থাকো কেন করছিস, ও আবার থেকে ওইটি করবে। তুমি যদি একটা কাজ করতে পারো, থেকে সেই যে যে বস্তুর পিছনে দৌড়াচ্ছে তার থেকে অনেক অনেক উচ্চতর বস্তু তোকে দেখিয়ে দিলাম, দেখ। তখন বলে এটা যখন পেয়ে গেছি আর ওখানে যাব না। যাবে যাবে না। একটা বাচ্চা ছেলে, এইটুকু ছোট ছেলে, সে টিভি, এই বোকা বক্স, আমরা টিভিকে বলা হয় বোকা বক্স, ইডিয়েট বক্স, ওটা মানুষের জীবনের সমস্ত ভাইটালসগুলোকে নিয়ে নিচ্ছে, ওর সামনে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে দিল, কীরকম ছাগল। একটা ছোট বাচ্চা, তাকে যদি বলা এই পড়াশোনা কর, কালকে তোর পরীক্ষা আছে, আমার ভালো লাগছে না পড়তে, ভালো পড়বে না। সে এক্ষুনি খবর পেল অলিম্পিক কাল থেকে শুরু হবে, রাত্রিবেলা 2-2:30 সময়, চোখ বড় বড় করে সব নাম মুখস্থ, বাচ্চা না চৌবাচ্চা সব মুখস্থ নাম বলে দিচ্ছে, ওর নাম জিকো, ওর নাম এই মারাদোনা, সব বলে দিচ্ছে। কি করে বলে, ও তো এমনি ওয়ার্ড বেগে কিছু মুখস্থ হচ্ছে না, পড়ে না, এমনই জাদু মায়াদেবী এমনই হিপনোটাইজ করে রেখেছে সবাইকে, আপনাকেও আপনার নাতিকেও সবাইকে, কিছু করার নেই। আমি দাদু ও নাতি, অতএব ও মায়াতে আছে, আমিও মায়াতে রয়েছি, আমি মায়ার বাইরে কোথায় গেলাম? কাজেই যে বস্তুগুলোর প্রতি অনুরাগ ছিল সেই বস্তুগুলোর বাইরে অনেক উৎকৃষ্ট কোনো বস্তুর অনুসন্ধান যদি দিতে পারেন, স্বাভাবিকভাবে নিকৃষ্ট বস্তুর প্রতি যে চিটেগুড় খেয়ে এসছে এতদিন, চিটেগুড় তাকে যদি মধু খাওয়ানো হয় তারপরে কি আর সে চিটেগুড় খাবে? দূর মশাই, এ আমি মধু খেয়ে নিয়েছি এখন চিটেগুড় খাচ্ছ। একটা ঋষির বালকের এরকম হয়েছিল, একটা ঋষির বালক জঙ্গলে থাকেন, সে দুধ বলে কোনো দিন পানি, ঋষি এমনভাবে থাকে তার ছেলেটাও সেরমভাবে থাকে, তো বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খেলে, কোনো সময় গ্রামের বাইরে এসছে জঙ্গল থেকে, বাচ্চাগুলো এবার তাকে বোকা বানিয়েছে, আটা গুলেছে জলে, আটা গোধুম চূর্ণ গুলে বলে দুধ খা, সে তো শাস্তে শুনেছে দুধ কেমন, খাইনি কোনো দিন, সে বলছে দুধ আহ বাবাকে কি ওই দুধ খেয়েছি, দুধ খেয়েছি দুধ কেমন, তো জানেই না ওটা দুধই নয়। সেরকম লোকগুলো আসল বস্তু কিছুই জানতে পারছে না, নকল বস্তুর পাশে দৌড়াচ্ছে। সেই জন্য সেখানে উৎকৃষ্ট বস্তু সন্ধান পেলে নিকৃষ্ট বস্তু স্বাভাবিক খসে যাবে। এটা গেল বিগত রাগ। আবার যদি বিশেষ রাগ ব্যাখ্যা করা হয় তাহলে কী হবে, ঠিক উল্টোভাবে হবে। তখন যে পরবস্তু ভগবানের কথা কীর্তন ভগবানের নাম ধাম সে বস্তুর প্রতি আমার এমন অনুরাগ জন্মালো, স্বাভাবিকভাবে আর জড়জগতের বস্তুর প্রতি আর কোনো নজর যাচ্ছে না। তা একই কথা হলো, তো এক হলো আমি এমন বস্তু সন্ধান পেয়েছি যে জড়জগতের বস্তুগুলোকে আমার হেয় মনে হচ্ছে, বিগত অনুরাগ বিগত রাগ এই বস্তুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর সেটাকেই একটু আর একটু ঘুরিয়ে যদি সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় সেটা বলে বিশেষ রাগ, অর্থাৎ পরবস্তু যে পরাত্পর অখিলেশ্বর তার প্রতি আমার বিশেষ অনুরাগ অনুরক্তি হয়েছে, তাই জন্য আমার আর জড়জগতের কোনো বস্তুকে আর ভালো লাগে না, তাই কি না? তাহলে বিগত রাগ আর বিশেষ রাগ দুটো হয়ে গেল। আর এবার এতে এই শ্লোকের ব্যাখ্যা করে আমি আজকে শেষ করব। অনেক কিছু বলতে ইচ্ছে হয়, এ সময় পারমিট করে না, মনে হয় যেন এই শুরু করলাম এই শেষ হয়ে গেল, তিন বৃন্দাবনে চার ঘন্টা পাঁচ ঘন্টা আজ মনে হয় যে এই শুরু হলো এই শেষ হয়ে, কিছু তো হলো না আলোচনা, এটাকে বলে ডুবে গিয়ে আলোচনা। রায় মহাশয়ের সঙ্গে, রায় রামানন্দ মহাশয়ের সঙ্গে শ্রীমান মহাপ্রভু সারা রাত কাল ব্যাকি সমগ্র রাত এ ভগবানের রসতত্ত্বে আলোচনা করতেন, যেন মনে হলো এই আলোচনা শুরু করলাম, এই তো এই ভোর হয়ে গেল, আরে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, এরকম টের পাওয়া যায় না। আপনার জীবনে যে সময়টা মায়াদেবী নিয়ে যাচ্ছে সেই সময়টা ভয়ঙ্কর সময়, যে সময়গুলো মায়াদেবী এতকাল আপনাকে হরণ করে নিয়ে গেছে, আজকে এখানে বসে যে দু ঘন্টা বা তিন ঘন্টা যে সময় আপনার গেল, এটাকে আপনি টাইম ওয়েস্ট মনে করলে আপনি মূর্খের স্বর্গে বাস করবেন। এই যে সময়টুকু আপনার নিন, আপনার যে গেল এই যে ডিউরেশন এই সময়টুকু, এটা খাতায় লেখা রইল, নোট করা রইল, এই সময়টা আপনার নিত্যকালের খাতায় লেখা রয়েছে। এই সময়টা ওই ব্যক্তি সারা জীবন অনিষ্ট করেছে, কিন্তু এই সময়টা খালি বসে ভাগবত কথা শুনেছে সাধুর কাছে, আপনি জানেন না কি মহিমায়ের। সেই জন্য বলছেন আমি এই কথা বলে আজকে শেষ করব। বেদান্ত সূত্র এই কথা বলছেন, ভাগবত এই কথা বলছেন, অথৌত ব্রহ্ম জিজ্ঞাসা, এই এই সম্বন্ধে সন্ধ্যেবেলা আর একটু বিশেষ ব্যাখ্যা করব, করে শুরু করব। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্ত সূত্রের চারটে পাদের প্রথম পাদ, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই সেলফ ইন্টারগেশন এটাকে বলা হয়। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আত্মসমীক্ষা না আসবে, আত্মজিজ্ঞাসা না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না। হয়তো অনেক ইউনিভার্সিটি ডিগ্রি থাকবে, লোকে বলছে সম্মান দেয় আমাকে মানুষ বলে, আর বলে বলে আমরা তো তার জন্য কোনো এডুকেশন করতে যাইনি, কিন্তু শাস্ত্রীয় বিচারে আপনি মানুষ পদবাচ্য হতে পারবেন না। মান হুশ, হুশ মানে যার কনসিয়াসনেস নেই, খালি জড়জগতের কিছু ডিগ্রি আছে সে হতে পারবে। ব্রজেনশীল বলে একজন, যার কথা ক্যালকাটা ইউনিভার্সিটি যতদিন পৃথিবীতে থাকবে ব্রজেনশীলের নামটা গোল্ডেন একটা টাইপে লেখা থাকবে, ব্রজেনশীল, ব্রজেনশীলকে ভুলতে পারবে না, এত বড় সে বিদ্বান ছিলেন, কলকাতা ইউনিভার্সিটি তাকে কোনোদিন ভুলতে পারবে না। ব্রজেনশীলের বাড়ি ছিল বোলপুরে, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের বাড়ির কাছাকাছি। সেইখানে একদিন তার কানেতে যেতে যেতে চৈতন্য চরিতামৃতের কথা, সেইখানে আমিও পৌঁছেছিলাম বোলপুরেতে, ওখানে এই যে পৌরসভার হলেতে আমার হরিকথা হয়েছিল, এখন আর সেসব সময় পাই না। ব্রজেনশীল কবে চলে গেছেন তো ঠিক নেই, চৈতন্য চৈতন্যের কথা শুনে পাগল হয়ে গেছিলেন, গাড়ি থামিয়ে নেবেছিল, একা গাড়ি, কি আলোচনা হচ্ছে শুনলেন, এটা এত বড় জ্ঞানের কথা চৈতন্য চরিতামৃত, আমি ভাবতে পারি না। পরে কিছু কিছু প্রসঙ্গক্রমে জানতে পারলেন জীব গোস্বামীপাদের কথা, জীব গোস্বামীপাদকে বলছেন ওয়ার্ল্ডের, পৃথিবীতে বিশ্বের টপমোস্ট দার্শনিক, রূপ গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, সনাথ, এরা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে বললেও ভুল হবে না, তাদের মধ্যে টপ দার্শনিক। সে কী কী লিখেছেন বলে ভাগবত সন্দর্ভ লিখেছে, অন্য অনেক কথা লিখেছেন, তার মধ্যে বৈজনশীল বললেন, কোনো একটা প্রসঙ্গক্রমে তিনি কিছু সন্দর্ভ দেখলেন, দেখে তাদের পড়া মানে যখন পড়বে না ওর মধ্যে ঢুকে যায় একেবারে, বাইরের কোনো লোক আছে বলে মনে হয়। তিনি যখন ওই প্রীতি সন্দর্ভ লাস্ট সন্দর্ভ এত মোটা ওটা পড়ার পর তিনি মন্তব্য করেছিলেন দার্শনিক সমাজে, আমার মনে হয় যে ব্যক্তি প্রীতি সন্দর্ভে আলোচনা করে নাই তার জীবন সম্পূর্ণ বৃথা। এ মন্তব্যটা কে করেছিলেন? ব্রজেন্দ্রসিং, যিনি প্রীতি সন্দর্ভ বলে গ্রন্থ আছে জানেন না, যিনি এটার চর্চা করেননি, যেটা সাধুমুখে শোনেন নাই, তার জীবন মানুষত্ব আর থাকলো না, বৃথা। তাহলে কি জিনিস আছে আপনাদের জড়জগতের বিদ্বান সেই সব ব্যক্তিদের দিয়ে আমি এই উদাহরণ দিয়ে, পারমার্থিক জগতের উদাহরণ দিলে তো কোথায় আপনারা যাবেন? তাই সেই জন্য বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, যেটা বেদান্ত সূত্র বলছেন অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, সেটি ভাগবতজি মহাপুরাণে বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। যতক্ষণ সেলফ ইন্টারোগেশন নিজের আত্মজিজ্ঞাসা যতক্ষণ না আসবে ততক্ষণ তাকে বাস্তব মানুষত্বে উপনীত করতে পারবে না। মানুষের মতো দেখতে, দুটো চোখ, দুটো কান, দুটো নাক, হাত পা সবই আছে, সমাজও বলবে, সমাজও বলবে হ্যাঁ এটা মানুষ, শাস্ত্র বলবে না। আবার এইটাকে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সনাতন গোস্বামীর শিক্ষার সময় সনাতন গোস্বামী পাদ মহাপ্রভু চরণে যিনি অভিন্ন কৃষ্ণ তার চরণে এই প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন বলছে? কে আমি, আমি কে, কে আমি কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে মোর হিত হয়। আমাকে কেন এই তিতাব জ্বালা, আমি সবসময় জ্বলছি, সমস্ত ভূতগ্রাম কষ্ট দিচ্ছে, আমি কোনো শান্তি পাচ্ছি না, এর কারণ কি? কে আমি, আমাকে এত জ্বালিয়ে মারছে এ প্রকৃতি, এ বড় কষ্ট পাচ্ছি, কখনো গরম কখনো ঠান্ডা। গরমের সময় দেখবে রাস্তায় চলতে যার সঙ্গেই দেখা হোক বড় গরম পড়েছে, হ্যাঁ, আর এই গরম ছাড়া জানার কোনো কথা নেই। আমার একজনের সঙ্গে জানা আছে, সে বড় খুব তার আদর্শ অনেক বড়, হ্যাঁ, কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার তার ছবি উঠেছিল কিছুদিন আগে, আমি তাকে খুব ভালোবাসি, কুমারনাথ ভট্টাচার্য, তার আদর্শ এত বড়, বাইরের দেশিতে তার তিলকমালা দেখতে পাবেন না, আমি তাকে আদর করি। তার বয়স এখন প্রায় 90-এর কাছাকাছি আরও, কিন্তু ছুটবেন, আমরা নাম দিয়েছি যে 90 বছরের জোয়ান, ছুটবেন এরকম আর দৌড়াবে, এত তার আদর্শ, আমাকে খুব ভালোবাসেন বলছি। তাই এখনও আছে আদর্শবান ব্যক্তি, নেই তা নয়, আছে। ও গরমের সময় কেউ যদি এসে বলতো আপনি এখানে পণ্ডিত মশাই কী করে বসে রয়েছেন গরমে, তালপাতার পাখাও ব্যবহার করবে না, এরকম ব্যাপার। তা বলছে আমি তালপাতার পাখা ব্যবহার করি, বলে কি বলছে গরমটা ভগবান দিয়েছে সহ্য করার জন্য, তাড়াবার জন্য নয়, গরমটা দিয়েছে সহ্য করো, গরম ঠান্ডা সহ্য করে করে যাও, ভগবানের ইচ্ছা এগুলো। তাই জন্য বলছেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, এটি সনাতন গোসাই বলছেন, কে আমি ক্যারে মোরে যারে তাপত্র হয়, ইহা নাহি জানি কইছে মোর হৃদয়, এটাকেও এই একই কোশ্চেন বলা, এটাই আত্মজিজ্ঞাসা। এটা বাংলা ভাষায় বলা হলে এত সংস্কৃতে, এই তত্ত্বজিজ্ঞাসা পরীক্ষিত মহারাজের হৃদয়েতে এসেছে এসেছে, এবং সেটা আমরা দ্বিতীয় স্কন্ধের আলোচনা, এক্সিলেন্ট আলোচনা, মানে মাথা ঘুরে যাবে, কি আশ্চর্য, এত বড় সারা বিশ্ব এই পৃথিবীর অধিপতি পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে বসে গুরুদেব সুখদেব গোস্বামী পরমহংস গুরুদেবের কাছে প্রশ্ন করেছিলেন, সেই সম্বন্ধে আলোচনা করব, খুব ভালো লাগবে। এখানে একটা কথা বলে আজকে আমি শেষ করব, সময় তো এগিয়ে যাচ্ছে, সময় তো আর সময় কাউর জন্য আটকায় না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখানে বলছেন বদন্তি তত্ত্ববিদম, হ্যাঁ, বদন্তি তত্ত্ববিদম স্তত্তম যদ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, এই শব্দটার কি ব্যাখ্যা, এটার মানে কি, এই সম্বন্ধে আমি আলোচনা করব, করে তারপরে খুব দ্রুত গতিতে এগোতে হবে। কি করে যে 6-7 দিন চলে গেল আসার পর, আমি তো আমার মনে হচ্ছে কালকেই এলাম, মনেই পড়ছে না। যং ব্রবয়ন্দমন পেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেত তন্ময়তয়া তর্ব বিনেদুম ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমান তোস্মি বাঞ্ছা কল্প দুর্বশিকে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো নমঃ।